أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي هل أتاك حديث الغاشية تمار نكوت كي قيامت شنبا داشية چه وجوه يومئذ خاشعة شهدين عنيك مكمندل عبنتو عاملة ناصبة لشتو قلانتو هبه تصلى نارا حامية وهرى پروبش قربه جلنتو اغنيته تسقى من عين آنية উহাদেরকে অতৃষ্ণ প্রস্রবণ হইতে পান করানো হইবে উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল নিজেদের কর্ম সাফল্য পরিতৃপ্ত সুমহান জান্নাতে সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না সেখানে থাকিবে বহমান প্রস্রবণ উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা প্রস্তুত থাকিবে পান পাত্র ونمارق مصفوفة شاري شاري اوپادان وزرابي مبثوثة ابن بيچانو غاليچا أفلا ينظرون إلى الإبل كيف خلقت طبي كي اوهارا درشتيبات کرنا اوتر ديگه كي بابا اوهاكي سرشتي کرا ہوئيا چه وإلى السماء كيف رفعت ابن آكاشر ديگه كي بابا اوهاكي اوده پرتشتت کرا ہوئيا چه وإلى الجبال كيف نصبت ابن پربوت مالار ديگه কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে এবং ভূতলের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরি করিলে فيعذبه الله العذاب الأكبر الله وهك دبن مهاشستي إن إلينا إيابهم وهدر بالتبرتن عماري نيكار ثم إن علينا حسابهم أتبر وهدر حساب نكاش عماري كاج